তাতে ক্ষতি কি বলো ক্ষতি কি, সেই অঙ্গে অঙ্গে শুধু রঙ্গে রঙ্গে আজি স্বপ্নের কিছু দোল থাক ভরে থাক, অঙ্গে অঙ্গে শুধু রঙ্গে রঙ্গে আজি স্বপ্নের কিছু দোল থাক ভরে থাক, তাতে ক্ষতি কি বলো ক্ষতি কি। তো জানি নাই কি যে আমি চাই আর কাছে নাই ডাকো, তাতে ক্ষতি কি বলো ক্ষতি কি, এই ছন্দে ছন্দে ভরা গন্ধে গন্ধে ভরা মাধবীর এই দিন যাই যদি যাক, তাতে ক্ষতি কি বলো ক্ষতি কি, এই অঙ্গে অঙ্গে শুধু রঙ্গে রঙ্গে আজি স্বপ্নের কিছু দোল থাক ভরে থাক, তাতে ক্ষতি কি বলো ক্ষতি কি। Thank you.